পারি না বলা, মন নিয়ে ছিনি মিনি সইব না, সইতে পারি না বলা, মন নিয়ে ছিনি মিনি সইব না, সইতে পারি না বলা, মন নিয়ে ছিনি মিনি সইব না, সইতে পারি না বলা, মন নিয়ে ছিনি মিনি সইব না, না সইতে পারি। আমি তো জেনেছি ঝঞ্ঝাট প্রেম অন্তর আনি ঝঞ্ঝা, আমি তো জেনেছি ঝঞ্ঝাট প্রেম অন্তর আনি ঝঞ্ঝা, আমি তো বুঝেছি পৃথিবীতে নেই দিবানিশি চাই, মন যা তাই নিয়ে খুশি হয়ে যে থাকে থাক, ও সইতে পারি না বলা, মন নিয়ে ছিনি মিনি সইব না, সইতে পারি না বলা, মন নিয়ে ছিনি মিনি সইব না, সইতে পারি। আমি তো জেনেছি বন্ধুর পথে মেলে না কখনো বন্ধু, আমি তো জেনেছি বন্ধুর পথে মেলে না কখনো বন্ধু, আমি তো বুঝেছি প্রেম সিন্ধুতে জল নেই বিন্দু, তাই নিয়ে খুশি হয়ে যে থাকে থাক, সইতে পারি না বলা, মন নিয়ে ছিনি মিনি সইব না, সইতে পারি না বলা, মন নিয়ে